رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমরা রোগীদেরকে দেখাশোনা, রোগীদের সেবা শুশ্রূষা সম্পর্কে একটা হাদিস গত দর্শে বলেছিলাম, আজকে অনুচ্ছেদ থেকে আরো কয়েক হয়তো দু একটা হাদিস বলছেন হাফিজ মুনজির রাহিমাহুল্লাহ. عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عود المريض واتبع الجنائز تذكركم الاخره رواه احمد والبزار وابن حبان في صحيح. ابو سعيد الخدري رضي الله عنه বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগীর দেখাশোনা করো. অনেক সময় আছে রোগীর প্রয়োজন নেই দেখা শোনার, তার লোকজন আছে, হ্যাঁ, তবুও তুমি গিয়ে তার সাথে সালাম কালাম, এতে তার মন খুশি হয়। আর যদি তার প্রয়োজন হয় সেবা, তাহলে এই অবস্থায় তো সেবা করা ওয়াজিব ফরজ, এটাকে আহলুল ইলম সাধারণত ফরজে কিফায়া বলে। যদি রোগী এমন হয় যার কোনো লোক নেই দেখাশোনা করার মতো, তাহলে পুরো এলাকার লোকজন তার দেখাশোনা করতে হবে। যদি সাধারণ মানুষ না দেখে তাহলে সরকার বহন করবে। আমাদের আমাদের সরকার কই কি কি দেখ, আসলে নিজেই আরব্বিনাসি আল্লাহ মাফ করুক। রোগীদের দেখাশোনা করা ফরজে কিফায়া, তার সেবা করা ফরজে কিফায়া, যথাসাধ্য মানুষের রোগীর সাহায্য সহযোগিতা করবে। আর যদি কিছু লোক তার দায়িত্ব আদায় করেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। রুদুল মারিদ ওয়াত্তাবিউল জানাইজ তুযাক্কিরকুম আল-আখরা, এমনিভাবে জানাজার অনুসরণ করো। জানাজার সালাত ফরজে কিফায়া, ফরজে আইন না, যদি ফরজে আইন হতো তাহলে তো চোখে কি উপস্থিত হওয়া ফরজ হতো। কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজার অনুসরণ, জানাজা বলতে যে মারা গেছে সে আর কি, মৃত, মৃতের অনুসরণ, তার জানাজার সালাত, তাকে গোসল দেওয়া, তাকে কাফন পরানো, এই সব তার অন্তর্ভুক্ত জানাজার অনুসরণের মধ্যে। وَاتَّبِعُوا الْجَنَائِزَ تُذَكِّرُكُمُ الْآخِرَةَ, এর দ্বারা তোমাদের আখিরাতের স্মরণ হবে। তাই মাঝে মধ্যে কবর জিয়ারত করা উচিত। আমরা যখন আপনি জানবেন জানাজার সালাত, আপনারা তো জানাজায় অংশগ্রহণ করতে পারেন না, ঠিক না, বেশিরভাগ আজ আমি যাই না, বৎসর পর বৎসর আছে এখানে, জানাজা কয়েকদিন করেছে আল্লাহ আলে, কত মানুষ এখানে নাই জানাজা, জানাজা তো আছে কিন্তু এই যে এদের যাওয়ার সুযোগ হয় না, তাই যাচ্ছে যেতে পারছে না, কিন্তু কিছু মানুষ যায়, এ আমাদের থেকেই কিছু মানুষ জানাজা অংশগ্রহণ করার চেষ্টা করে, এদের সংখ্যা খুব কম, আর নয় বেশিরভাগ মানুষ না। তাই আপনি আপনার সুযোগ আছে আরেকটা জিনিস, এটা কোনটা, কবর জিয়ারত। কবর জিয়ারত তো আর কোনো কথা নেই, ছুটি দিয়ে যেতে পারেন, সময় বিশেষ, তাই কবর জিয়ারত করলে তাতেও ফায়দা, আখিরাতের স্মরণ হয়, মৃত্যুর স্মরণ হয়। কবর আপনি গিয়ে কবর দেখেন, কবর কবরস্থান, আপনার মতো কত লোক মাটির উপরে ছিল, আজকে তারা মাটির নিচে আছে, এর দ্বারা আপনার আখিরাতের স্মরণ হবে, মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ হবে। আচ্ছা, এরপরে যে হাদিসটি তিনি এখানে পেশ করছেন খুব সহজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলছেন তিনটা, কখনো পাঁচটা, মানে মানুষের সামনে সহজভাবে তুলে ধরেছেন যেন মানুষের ইয়াদ থাকে। তো এখানে হাদিস হচ্ছে বলছেন, খামসুন মান আমিলাহুন ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ, যদি কেউ পাঁচটি আমল করে একই দিনে, তাহলে সে তাহলে তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের লিস্টে লিখবেন। যদি পাঁচটি কাজ সে একদিনে করতে পারে, যে রোগীর দেখাশোনা করলো বা রোগীকে দেখতে করলো, কেমন আছেন ভাই, ভালো আছেন ইত্যাদি, একটু খোঁজ খবর নিল, এর মধ্যে সামিল। আর জানাজার সালাতে অংশগ্রহণ করলো, জানাজার অনুসরণ করল সবের মধ্যে সামিল। ওয়াসামা ইয়াওমান, আর সিয়াম পালন করলো, মানে একই দিনে তিনটা হয়ে গেছে। যেদিন সিয়াম পালন করছে ওই দিনই জানাজার সালাত বা জানাজার অনুসর, আর ওই দিনই রুগীকে দেখাশোনা করেছে, তাহলে একই দিনে কয়টা পাওয়া যায় গেল? তিনটা। আরেকটা এই হাদিসে ওয়ারাহা ইলাল জুমুআ, জুম্মার সালাতে গেল, সুবহানাল্লাহ, এই হাদিসে। কিন্তু অন্যান্য হাদিসে এটা নয়, আমরা আমাদের জন্য সহজ সহজ মজুদ সহ, তাই ইনশাআল্লাহ খায়র বরকা। ওয়ারাহা ইলাল জুমুআ, এতটুকু ইচ্ছে করলে আমরা পারি ইনশাআল্লাহ জুম্মার দিনে, যদি জানাজার সালাত হয় এখানে তাহলে চেষ্টা করলে সহজ। ওয়াআতাকা রাকাবাতান, এইটা হলো মুশকিল। আর গুলাম আজাদ করলো, এই কয়টা হলো? পাঁচটি। পাঁচটি আমল যদি তোমার একই দিনে পাওয়া যায় তাহলে আল্লাহ তোমার নাম জান্নাতীদের কাতারে লিখবেন। রাওয়াহু ইবনু হাব্বান ফি সহিহে, শেখ হাসিউদ্দিন আল-বানি হাদিসকে সহিহ বলেছেন। আচ্ছা, এই পর্যায়ের আরেকটা হাদিস এরকমের বলছেন, খামসুন মান ফাআল ওয়াহিদাতান মিনহুন কানা যামিনান আলা আল্লাহ আযজা ওয়া জাল্লা। পাঁচটি জিনিস এমন আছে বা পাঁচটি আমল, যদি কেউ এই পাঁচটি থেকে একটি করে তাহলে সে আল্লাহর জিম্মায় চলে গেল। সহজ, এটা সহজ বলছেন। পাঁচটি থেকে যে কোনো একটি করলে, মান আযা মারিদান, যে রোগীর দেখাশোনা করলো, আও খারাজ মা জানাযাতিন, কিংবা জানাজার সাথে বের হলো, জানাজার সালাত পড়লো, জানাজার অনুসরণ করলো, আও খারাজ গাজিয়ান, কিংবা জিহাদের পথে বের হলো আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য, আও দাখাল আলা ইমামিন ইউরিদু তাযীরাহু ওয়া তাওকীরাহু, কিংবা কোন নেতার কাছে গেল, রাষ্ট্রপ্রধান মনে হল, তার ইজ্জত বাড়াবার জন্য, তার সম্মান দেওয়ার জন্য, তার শক্তির যোগান দেওয়ার জন্য, শক্তি বাড়াবার জন্য গেল। তার আমরা তো সবসময় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে করি, রাষ্ট্রপ্রধানের পক্ষে তো আর কেউ কথাই বলে না, তার জন্য দোয়া না, আল্লাহ হেদায়াত দিক অথবা উপদেশ না, শুধু দুষ্টাই বর্ণনা করে। কিন্তু আসলে ইসলামের নির্দেশ কোনটা? দুশ্মন বর্ণনা করতে নাই রাষ্ট্রপ্রধানের, এটা হলো গণতান্ত্রিক সিস্টেম, আস্তাগফিরুল্লাহ আলাযীম। মুসলমান যদি হয় রাষ্ট্রপ্রধান, তার দোষ বর্ণনা করতে নাই, দোষ নিয়মতান্ত্রিক বর্ণনা করবে। কিন্তু কোন কোন রায়তে আছে অবশ্য, কিন্তু আমাদের তো কাজ হচ্ছে সব সময় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে। আপনি যান নেটে, ইউটিউব অথবা ফেসবুক, দেখবেন কত বিরুদ্ধে, একদম বাংলাদেশ কেন, বাংলাদেশ বেশিরভাগ রাষ্ট্রগুলি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে শুধু কুৎসা ঘটনাই হচ্ছে। তো যে ব্যক্তি ইমামের কাছে গেল, ইমাম মানে নেতা, বড় নেতা, তাই ছোট বা ছোট নেতা হোক, কিন্তু সাধারণত উদ্দেশ্য বড় নেতাই হয়ে থাকে, রাষ্ট্র পরিচালক, তার কাছে গেল কেন? তার শক্তি বাড়াবার জন্য, তার প্রতি সম্মান দেখানোর জন্য। তাহলে সে আল্লাহর জিম্মা দিন। আর আরেকজন, আও ক্বাআদা ফি বাইতিহি ফাসালিমান নাসু মিনহু ওয়া সালিমা মিনান নাস, কিংবা তার ঘরে বসে থাকলো, বাড়িতে আছে কিন্তু মানুষকে কষ্ট দেয় না, কথা বুঝলেন, মানুষ তার অনিষ্ট থেকে রক্ষা পেল আর সেও মানুষের অনিষ্ট থেকে রক্ষা পেল, এটা একটা ভালো কাজ। আপনি আরেকজনকে কষ্ট দিলেন না, এটাও ভালো কাজ। আর অন্যের অনিষ্ট থেকে আপনি রক্ষা করলেন, আলহামদুলিল্লাহ। বলছেন, আও ক্বাআদা ফি বাইতিহি ফাসালিমান নাসু মিনহু ওয়া সালিমা মিনান নাস, নিজ ঘরে বসা, বসে থাকলো, অন্যরা লোকজন তার অনিষ্ট থেকে বাঁচলো আর সেও মানুষের অনিষ্ট থেকে বাঁচে। এই হচ্ছে কয়টা কাজ? পাঁচটা। পাঁচটা থেকে একটা করতে পারলেই আপনি আল্লাহর জিম্মা দিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বরকা। এই পাঁচটি আবার রোগীর দেখাশোনা করা, জানাজার অনুসরণ করা, আল্লাহর পথে জিহাদ বের হওয়া, কিংবা কোন নেতার কাছে যাওয়া, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপরিচালকের কাছে যাওয়া কোন উদ্দেশ্যে, তার শক্তি বাড়াবার জন্য, সদুপদেশ ইত্যাদি দেওয়ার জন্য, তার সম্মান বাড়াবার জন্য, কিংবা নিজ বাড়িতে বসে থাকলো, আরেকজনকে কষ্ট দিল না আর সেও কষ্ট পেল না, তাই অন্য মানুষকে কষ্ট দেয়া থেকে নিজে বিরত থাকা, এটা অন্য হাদিসে এসেছে সাদাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে কোনো কাজ করি, কাজের চাল চলনে বোঝা যায় না কার উদ্দেশ্য কি, অনেকটা বোঝা যায়। আপনি বাহানা করলে কি হবে কিনা, মানুষ চলতে ফিরতে বোঝা যায় কার নিয়ত কিরকম, কার না দর্শে কে কি কোন উদ্দেশ্যে আসছে, হয়তো এত লোক আছে আমি বুঝি না, কিন্তু হালকা মত 8-10 জন হলে বোঝা যায়, উস্তাদ বুঝতে পারে ছাত্রদের সম্পর্কে, বুঝতে পারে না, দেখবেন উস্তাদ আগে ভাগেই বলে দেয় আবার এই ছেলেটা পাস করবেই, বলে কিনা, বাই চান্স মিস হতে পারে, এটা অসম্ভব না, হয়তো অসুস্থতার কারণে বা ইয়ের কারণে, কিন্তু তার টার্গেট এরকম উস্তাদ চাল চলনে বুঝতে পারে কার নিয়ত কিরকম, অনেকটা বুঝা যায় চাল চলনে বুঝা যায়, কিন্তু এটা মনের সংবাদ বললো না, চাল চলনের কথা, কথা বুঝতে পারছেন, মন তো আর মনের সংবাদ তো আল্লাহ জানে, কিন্তু বেশিরভাগ এটা বুঝা যায়। আপনি সেন্টারে আসছেন কোন উদ্দেশ্যে কে জানে, আল্লাহ, কিন্তু সাধারণত ছাত্র হিসাবে উস্তাদ অনেকটা তার ভাব হিসাবে বুঝতে পারে, এজন্য সে আপনাকে উপদেশ দিতে পারে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে কোনো কোনো সময় সাহাবি প্রশ্ন করলেন বা সাহাবা প্রশ্ন করতেন, তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে সাহাবি যেভাবে মিজাজ তার ওইভাবে তাকে উপদেশ দিতেন, কথা বুঝতে পারছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সে যার হাতের অনিষ্ট থেকে আর জিহ্বার অনিষ্ট থেকে মুসলমানগণ নিরাপদ থাকেন, বললেন না। আরেক সাহাবি বেটা আম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খাইর, উত্তম ইসলাম কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বললেন, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি সালাম করবে যাকে চিনো তাকেও, যাকে চিনো না তাকেও, মানে তার মধ্যে সালামের লাইনে ত্রুটি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দেখেন আদাবুল মুফরাদে আছে, দুই ব্যক্তিকে দেখলেন ওনারা যাচ্ছেন একসাথে, ছেলে বাপ বলে সাধারণত বোঝা যায়, বুঝা যায় না, মানে একজন ছোট আর একজন বড়, হয়তো ছেলে বুঝতে পারেনি, কিন্তু জিজ্ঞেস করলেন ছোটটাকে দেখে, এ তোমার কি, সে বলল আমার আব্বু, তিনি বললেন খেয়াল করো তোমার আব্বুর সামনে তুমি চলবে না, আগে আগে তুমি চলবে না, ওর আগে তুমি বসবে না, আদব শেখানো হয় কিনা, এখন সুবহানাল্লাহ, আদব আদব শিখতে হয় আবার শিখাতেও হয়, তাই দর্শে আসছেন আপনারা, মানে আপনিও আদব শিখবেন আরেকজনকে শিখাবেন, ছোটকে আদর করে বড়কে সম্মান করে। আচ্ছা, বড়কে যদি আপনি ইজ্জত দেন আপনার ইজ্জত কমবে নাকি, কিন্তু কেউ কেউ আছে মনে করো আমার ইজ্জত কমবে, তাই সে ওই রকম বড়কে ওই স্বাভাবিক হিসাবেই দেহে আছে কিনা এরকম, ওর মর্যাদাও যদি কম হয়, একটা ক্লিনার যদি হয় আপনার মুদির, তবুও ওর দিকে খেয়াল রাখা উচিত, হয়তো ওর তার ডিউটি ঠিক আছে, কিন্তু এহতেরাম সম্মান বড়কে বড় হিসেবে দেখা উচিত, কয়েকদিনের জিন্দগি বড় সম্মান দিলে আপনার কমবে না, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে বড়র প্রতি সম্মান প্রদর্শন করলো না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, ছোটকে আদর করলো না ছোটকে ছোট হিসাবে, তুমি যদি এবার মনে হয় বড় হলো নাকি, তোমার হয়তো পজিশন বেশি আল্লাহ, কিন্তু পজিশন হলে কি অসুবিধা নাই, যে জায়গায় যেখানে, কিন্তু স্বাভাবিক মানুষের সাথে চাল চলনে বোঝা দেওয়া উচিত, তোমার আচার আচরণে তোমার মধ্যে বিনয় নম্রতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর তুমি বলো না আমার ইজ্জত বাড়বে, এরকম করলে ইজ্জত বাড়বে না কমবে? হয়তো তুমি বলো হচ্ছে ইজ্জত বেড়ে গেছে, মানুষ দূর থেকে ফলো করে, কিন্তু সবাই ফলো করে। এখানে যারা আছে একটু ছোট বাচ্চা বুঝে কি হচ্ছে কি না, বুঝে না? আলহামদুলিল্লাহ, যাই হোক প্রাসঙ্গে কিছু কথা বললাম। লাস্টের অংশ কি, তুমি তোমার বাড়িতে বসবে আর অন্যকে তুমি কষ্ট দিবে না, আর তুমিও অন্যের কষ্ট খেতে বাঁচলে, তাহলে এটা কোন সময়? ফিতনা ফাসাদের সময়। ফিতনা ফাসাদের সময় বুঝো না, অনেক সময় বুঝছে না। যদি আমি বাইরে যাই কথা বলে দিলে মুশকিল হয় কিনা, তাহলে খালি বসে। অনেক সময় আছে আপনি বুঝতে পারছেন না কে হক কে না হক, কিন্তু এই যে সিস্টেম বর্তমান রাজনীতি চলছে আমাদের, বাস হক হলো যারা বিরোধী তার ওর বিরুদ্ধে কথা বলবে, ঠিক না? না হক হলে তো বলবে, হক হলো বিরোধী হলো, কি সিস্টেম এটা? আল্লাহ আমাদের হেদায়াত দিন, বুঝার তৌফিক দিন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।